সুন্দরীতম আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরীতম আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখো, নীল আকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার। আমি তারায় তারায় রঙিয়ে দেব তুমি আমার, আমি তারায় তারায় রঙিয়ে দেব তুমি আমার। এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার, ক্যামেলিয়া হবে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার। ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই, ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই, ফুল থাকবে নীরব আমি তারায় তারায় লটিয়ে দেব তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। চোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই চোছনায় আমার। এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো, এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে, আমি থাকবো না নির্বাণ আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি আমার, আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি আমার, তারাই তারাই রটিয়ে দেব দারুন। এরপরে কি হচ্ছে জেমস ভাই?